হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তামাবী রহমতুল্লাহ এর লিখিত তফসিরে বয়ানুল কুরআনের পার্শ্বটিকায় ধারাবাহিকভাবে আত্মার রোগ কিভাবে সৃষ্টি হয়, কোন রোগের চিকিৎসা কিভাবে করতে হয়, কুরআন শরীফের আয়াতের দ্বারা তিনি ওই পার্শ্বটিকায় লিখে রেখেছেন। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তামাবী রহমতুল্লাহ হাকিমুল উম্মত ছিলেন, প্রশ্নকারী যেই যেই রকমের জবাব দিতে হয় সেই রকমের। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, মানুষের সাথে কথা বলবা কেমন, যার সাথে কথা বলবা তার যোগ্যতা যেমন। সাধারণ মানুষের সাথে পাণ্ডিত্যপূর্ণ কথা বললে তারা বলবে না, আর পণ্ডিতদের সাথে অশুদ্ধ ভাষায় কথা বললে তার পছন্দ হবে না। তোমার শ্রোতা যেই রকমের যোগ্যতা রাখে তার সাথে সেই অনুপাতে কথা বলবে। হাকিমুল উম্মত যেহেতু হাকিমুল উম্মত, প্রশ্নকারী ছিলেন একজন টাইটেল ফার্স্ট মৌলানা সাহেব, এই জন্য তিনি এমনভাবে জবাব দিলেন যে জবাব শুধু মৌলানা সাহেব বুঝবে আর কেউ বুঝবে। হাকিমুল উম্মত জবাবে বললেন, ওই মৌলানা সাহেবের প্রশ্নের জবাবে বললেন, আল্লাহ যে কোরআনে বলেছেন ইউজাক্কিহিম, আত্মার রোগের চিকিৎসার চতুর্থ নম্বর সিলেবাস ইউজাক্কিহিম। হাকিমুল উম্মত তানবীর রহমতুল্লাহ আলী মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলেন, ইউজাক্কি এটা বাবে লাজিমের সেগা না বাবে মুতাদ্দির সেগা? এটা বলো, ইউজাক্কি শব্দটা বাবে লাজেম না বাবে মুতাদ্দি? যদি বাবে লাজেম হইত তাহলে তোমার যুক্তি ঠিক থাকত, নিজের আত্মা নিজেই পবিত্র করতা। যে বাবে মুতাদ্দির সেগা, এটা নিজে নিজে করার ব্যাপার না, এটা আরেকজনের দ্বারা করানির ব্যাপার। হাকিমুল উম্মত মৌলানার প্রশ্নের জবাব মৌলানার যোগ্যতা অনুভূতি দিচ্ছেন। আপনারা যারা মৌলানা না আপনারাও বুঝবেন না, আপনাদের বোঝার জন্য সহজ ব্যাপার হইল, আত্মা পবিত্র করার ব্যাপার নয় করানির ব্যাপার। আত্মা পবিত্র করার ব্যাপার না করানির ব্যাপার। ইউজাক্কিহিম, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলী মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলেন, ইউজাক্কি এটা বাবে লাজিমের সেগা না বাবে মুতাদ্দির সেগা? এটা বলো, ইউজাক্কি শব্দটা বাবে লাজেম না বাবে মুতাদ্দি? যদি বাবে লাজেম হইত তাহলে তোমার যুক্তি ঠিক থাকত, নিজের আত্মা নিজেই পবিত্র করতা। যে বাবে মুতাদ্দির সেগা, এটা নিজে নিজে করার ব্যাপার না, এটা আরেকজনের দ্বারা করানির ব্যাপার। হাকিমুল উম্মত মৌলানার প্রশ্নের জবাব মৌলানার যোগ্যতা অনুভূতি দিচ্ছেন। আপনারা যারা মৌলানা না আপনারাও বুঝবেন না, আপনাদের বোঝার জন্য সহজ ব্যাপার হইল, আত্মা পবিত্র করার ব্যাপার নয় করানির ব্যাপার। আত্মা পবিত্র করার ব্যাপার না করানির ব্যাপার। করার ব্যাপার হইলে নিজের আত্মা নিজেই পবিত্র করা যায়, করা যায় না, এটা করার ব্যাপার নয় এটা করানির ব্যাপার। একজনের আত্মা আরেকজন পবিত্র আত্মাওয়ালার দ্বারা আমার অপবিত্র আত্মা পবিত্র করাইতে হয়। আত্মা পবিত্র নিজে নিজে করা যায় না, আরেকজনের দ্বারা করাইতে হয়, আরেকজনের দ্বারা করাইতে হয়। যিনি আমার আত্মা পবিত্র করাইয়া দিবেন তার আত্মা অপবিত্র হইলে এটার নাম ওই বন্ডবি, এটার নাম ওই বন্ডবি। এই জন্য আমরা সচরাচর একটা হাদিস শুনে থাকি, আলেমগণ নায়েবে নবী, নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রসুলগণের উত্তরাধিকারী, কথা সত্য। কিন্তু ব্যাখ্যা আছে, কোন আলেম নায়েবে নবী? সব আলেম নায়েবে নবী নয়, সব আলেম নায়েবে নবী। ওই চারটা সিলেবাস যাদের সমাপ্ত হয়েছে, চারটা পাঠ্য তালিকা যার সমাপ্ত হয়েছে, এমন আলেম নায়েবে রসুল, এমন আলেম নায়েবে রসুল। কতটা সিলেবাস? এক নম্বর কোরআনের সহি তিলাওয়াত, দুই নম্বর কোরআনের শিক্ষা, তিন নম্বর নবীর হাদিস শিক্ষা, নবীর সুন্নত শিক্ষা, আর চার নম্বর নিজের আত্মা অপরের দ্বারা পবিত্র করাইয়া এবার নিজেও অপরের আত্মা পবিত্র করা। এই চার সিলেবাস যে আলেমের সমাপ্ত হয়েছে, এমন আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। আর একমাত্র নবীর উত্তরাধিকারী ছাড়া নবীর এলমে মারিফতের উত্তরাধিকারী আর কেউ হতে পারে না। এই চার সিলেবাস সমাপ্ত করনেওয়ালা ছাড়া যেমন ভাবে নায়েবে নবী হইতে পারে না, ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারে না, তেমনি ভাবে কামেল পীর হইতে পারে না। যে কোরআনের সহি তিলাওয়াত জানে না, অন্তত যে অংশ নামাজে তিলাওয়াত করতে হয় সেই অংশটুকুও সহিযুক্তভাবে তিলাওয়াত করতে জানে না, সে কামিল পীর হতে পারে না। যে কোরআনের বিধান অন্তত তার জীবনে যত বিধান বর্তায় সেই বিধানগুলিও যে জানে না, যে ব্যক্তি নবীর সুন্নত অন্তত তার জীবনে যে সুন্নতগুলি পালন করতে হয় ওইগুলিও যে জানে না, আর যে ব্যক্তি নিজের আত্মাকে এতটুকু পবিত্র করে নিল না, যতটুকু পবিত্র করে না নিলে গুনাহ থেকে বিরত থাকা যায় না, আল্লাহর নির্দেশ সঠিকভাবে পালন করা যায় না, এই ব্যক্তি যেমন ভাবে ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারে না, নায়েবে রসুল হইতে পারে না, তেমনি ভাবে সে কামেল পীর হইতে পারে না। নায়েবে রসুল হওয়ার জন্য যে চারটা সিলেবাস, কামেল পীর হওয়ার জন্য সেই চারটা সিলেবাস। আত্মশুদ্ধি, নিজের নাভাগ আত্মা, নিজের অপবিত্র আত্মা, নিজের রোগে আক্রান্ত আত্মার সুচিকিৎসা না করা পর্যন্ত যেমন ভাবে হক্কানি আলেম হইতে পারে না, ঠিক তেমনি ভাবে নিজের রোগাক্রান্ত আত্মার সুচিকিৎসা না করা পর্যন্ত সে অপরের জন্য আত্মার রোগের চিকিৎসক হইতে পারে না, কামেল পীর হইতে পারে না। এই চারটা সিলেবাসের প্রতি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের কয়েক হাজার বছর আগে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলেছিলেন, রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলের বংশধরদের মধ্যে ওই নবীকে পাঠাও যিনি চার দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে, উম্মতের অপবিত্র আত্মাকে পবিত্র করে দিবেন, কোরআনের সহি তিলাওয়াত শোনাইবেন, কোরআনের বিধান শিক্ষা দিবেন, বিধান বাস্তবায়ন করার নিয়ম পদ্ধতি সুন্নত তরিকা শিক্ষা দিবেন, আর উম্মতের অপবিত্র আত্মাকে পবিত্র করাইয়া দিবেন। এই চার সিলেবাস সম্পন্ন না করা পর্যন্ত যেমন ভাবে নায়েবে নবী হইতে পারে না, ঠিক তেমনি ভাবে কামেল পীর হইতে পারে না। এবার বলুন, যে কোরআনের বিধান অপরকে শিখাইবে দূরের কথা, নিজেই শিখে নাই, সে যদি পীর হওয়ার দাবি করে, আমার কথাগুলি বুঝলে বন্ড ফির চিনতে অসুবিধা হবে? বলুন তো, 88 বন্ডভীর দুনিয়ার কোন উস্তাদের কাছে কোরআন শিখেছিল? চন্দ্রভারার বন্ডভীর দুনিয়ার কোন উস্তাদের কাছে কোরআন শিখেছে? রাজারবাগের বন্ডভীর দুনিয়ার কোন উস্তাদের কাছে কোরআন শিখেছে? দেওয়ানবাগের বন্ডভীর দুনিয়ার কোন উস্তাদের কাছে কোরআন শিখেছে? আপনারা আশ্চর্য হবেন না, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও একজন উস্তাদের কাছে কোরআন শিখতে হয়েছিল। তিনিও তো অপরের আত্মার রোগের চিকিৎসক হবেন, তারও সিলেবাস পূরণ করতে হয়েছে আরেকজন উস্তাদের কাছে। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও একজন উস্তাদের কাছে কোরআন শিখতে হয়েছিল। কোন ফির বাংলাদেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বড় হইয়া গেল যে তার কোন উস্তাদের কাছে কোরআন না শিখে সে পীর হইয়া যেতে পারে, সে আধ্যাত্মিক রোগের চিকিৎসক হইয়া যেতে পারে? স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পর্যন্ত উম্মতের আধ্যাত্মিক রোগের চিকিৎসক হওয়ার জন্য একজন উস্তাদের কাছে কোরআন শিক্ষা করতে হয়েছিল, সেই ব্যাপারে আল্লাহ এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফা ইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। প্রথম প্রথম আল্লাহ রসুল এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, ওপরদিকে রসুল তাড়াহুড়া করে তা জপতে থাকতেন, কারণ রাসুলের মনে আশঙ্কা ছিল নাজিল হইতে হইতে যদি আমি মুখস্থ করে শেষ করতে পারি না, তাহলে যে শব্দটা আমার মুখস্থ হবে না সেই শব্দটা কোরআনের আমার উম্মত পাবে কি? নাজিল হইতে হইতে যদি সবগুলি শব্দ আমি মুখস্থ করে রাখতে পারি না, যে শব্দটা আমার মুখস্থ হবে না কোরআনের সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়, সেই আশঙ্কায় আল্লাহর রাসূল একদিকে কোরআন নাযিল করতে থাকতেন আল্লাহ, অপর দিকে রাসূল তাড়াহুড়া করে তার জপতে থাকতেন। আল্লাহ বললেন এমনটা করবেন না, নাযিল করার সময় তাড়াহুড়া করে জপতে থাকবেন না, শুধু মনোযোগে লক্ষ্য করবেন আমি আল্লাহ নিজের দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আপনার জপে কোরআন মুখস্থ করতে হবে না, আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআন শরণ রাখাই দেব। এরপর আল্লাহ বলেন فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। আমি যখন কোরআন নাযিল করি আপনি শুধু মনোযোগে লক্ষ্য করবেন, অতঃপর আমি আল্লাহ আপনার উস্তাদ হইয়া আপনাকে আমার ছাত্র বানাইয়া এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিখাইয়া দেব। বলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের আধ্যাত্মিক রোগের চিকিৎসক হওয়ার জন্য কোন উস্তাদের কাছে কোরআন শিখতে হয়েছিল? সেই উস্তাদের নাম কি? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ যদি উম্মতের আধ্যাত্মিক রোগের চিকিৎসক হওয়ার জন্য একজন উস্তাদের কাছে নিজের সিলেবাস পূরণ করতে হয়, কোরআন শিক্ষা দুই নম্বর সিলেবাস, দুই নম্বর, এক নম্বর তিলাওয়াত শিক্ষা, দুই নম্বর বিধান শিক্ষা, তিন নম্বর সুন্নত শিক্ষা, চার নম্বর নিজের আত্মা পবিত্রকরণ। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই দুই নম্বর সিলেবাস একজন উস্তাদের কাছে শিখতে হয় তাহলে এই সমাজের কোন ভণ্ডকির দুনিয়ার কোন উস্তাদের কাছে কোরআন না শিখেই অপরের আত্মার রোগের চিকিৎসক হতে পারে? সুতরাং যে সমস্ত ভণ্ডের দল দুনিয়ার কোন উস্তাদের কাছে কোরআন শিখে নাই আর পীর দাবি করে, নিঃসন্দেহে এরা ভণ্ডপীর। এই ভণ্ডপীরদের দ্বারা আত্মার রুগীদের দশা কি হবে এবার এটা বলুন, ভণ্ডপীরদের দ্বারা রুগীর আর অবস্থা কি হবে? কামার চিনেন আপনারা? কামার অলঙ্কার বানায়, কুদাল বানায়, কুড়াল বানায়, দা বানায়, খন্তা বানায়, শাবল বানায়, আমার সে যদি স্বর্ণকার সাথে তার কাছে যদি আপনি অলঙ্কার বানাতে যান তাহলে আপনার অলঙ্কারের যে দশা হবে, যে বন্ডভীরের দল সিলেবাসটা না শিখেই পীর সাজে, এই বন্ডদের কাছে যারা মুরিদ হবে তাদের ইমান আমলের সেই দশা হবে। এবার দেখেন কিভাবে দশাটা হয়। বাংলাদেশের প্রায় বড় বড় বন্ডপীর যতগুলি আছে সবগুলির বইয়ে একথা লেখা আছে যে আমার কাছে মুরিদ হইলে হিন্দু ধর্মওয়ালারা হিন্দু ধর্ম পালন করে ও আল্লাহ পাবে, ইহুদি ধর্মাবলম্বীরা আমার কাছে মুরিদ হইলে ইহুদি ধর্মে থেকেই আল্লাহ পাইতে পারে, খ্রিস্ট ধর্মাবলম্বীরা খ্রিস্টান ধর্ম পালন করেই আমার মুরিদ হইলে আল্লাহ পাইতে পারে। বন্ড দেওয়ান বাগিও এই কথা এখানে দেখছে, কোথায় লেখছে? আপনারা এই মসজিদের খতিব সাহেবের কাছ থেকে তার রেফারেন্স নিয়ে যাবেন, যথেষ্ট ওনার কাছে জমা আছে রেফারেন্স। বন্ড দেওয়ান বাগের পীর তার বইয়ে লেখেছে তার কাছে মুরিদ হইলে হিন্দুরাও আল্লাহ পাবে, ইহুদিরাও আল্লাহ পাবে, বৌদ্ধরাও আল্লাহ পাবে, খ্রিস্টানেরাও আল্লাহ পাবে, যে কোনো ধর্মাবলম্বীরা তার মুরিদ হইলেই আল্লাহ পাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন, আল্লাহ বলে লাই ইউকবালা মিনহু, কখনো তাদের ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কাজেই সেই ধর্ম পালন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। বলেন পরীক্ষার্থীর যে জবাব পরীক্ষকের কাছে গ্রাহ্য নয় ওই জবাব দিয়েই পরীক্ষকের প্রিয় পাত্র হতে পারে, তাইলে যে ধর্ম পালন করলে আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ধর্ম পালন করে আবার আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মারিফত আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হতে পারে? সুতরাং বন্ড দেওয়ানবাগি পীরের এই কথাটা বন্নামি না বন্নামি বন্নামি না এই কথাটারে বন্ডামি কইলে বন্ডামি রবে ইজ্জত বন্ড দেওয়ানবাগির এই কথাটা যে আমার কাছে মুড়ি ধুইলে যে কোনো ধর্মাবলম্বীরা আল্লাহ পাবে এটা বন্ডামি নয়, এটা ফেরাউনি। বন্ডামি না ফেরাউনি, যে বন্ডামি না এটা ফেরাউনি। বন্ডামি করলে বেঈমান, সব রকমের বন্ডামির দ্বারা বেঈমান হয় না, কাফের হয় না। আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। অন্য ধর্মকে গ্রহণযোগ্য কইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয়, সে বেঈমান কাফের হইয়া যায়। সুতরাং বন্ড পীরের আকীদা বেদাত না কুফুর? বেদাতি আকীদায় বিশ্বাসী বন্ড পীর না কুফুরি আকীদায় বিশ্বাসী বন্ড পীর? তার কাছে ঈমান শিখতে গেলে কামারের কাছে দেওয়ার বানাইতে গেলে যেই দশা, আপনার ঈমান আমলের সেই দশা হতে বাধ্য। গেল কোরআনের বিধান সম্পর্কে বন্ড দেওয়ানবাগির উক্তি। কোরআনের বিধান বলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বন্ড দেওয়ানবাগের বন্ড কয় সব ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পরিষ্কার মনে থাকবে আপনাদের, দেওয়ানবাগের বন্ডের কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ কোথায়? কোরআন বলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, দেওয়ানবাগের বন্ড বলে সবগুলি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সে নিজের হাতে লিখেছে নিজের জীবনী, দেওয়ানবাগের বন্ড পীর নিজের জীবনী নিজের হাতে লিখেছে। সেই কথাটা একটু পরে বলি, এখানে আবার কারো কারো মানে একটা প্রশ্ন দেখতে পাই, ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাকে, তাহলে কেন আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, যে যার ধর্ম পালন করে তাকে ধর্মান্তরিত করা যাবে না, সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। সমস্ত ধর্মাবলম্বীদেরকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন কিনা? কোন সুরার কত নম্বর আয়াতে? সুরায়ে বাকারার 256। কাজে কাজেই সুরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতাই দিলেন, তাহলে ওই ধর্মগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্য না হয়ে থাকলে স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি সর্বদাই একটা উদাহরণ দিয়ে থাকি, আজও বলি শুনুন। আপনাদের এই মহল্লায় কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে? স্কুল, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, একটা কিছু আছে? ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষাদানের পাঠ্য তালিকা সমাপ্ত হওয়ার পর প্রতি বছরে একটা ফাইনাল পরীক্ষা হয়। ওই পরীক্ষার হলে যখন ছাত্ররা পরীক্ষা দিতে বসে, ছাত্রদের হাতে, পরীক্ষার্থী ছাত্রদের হাতে প্রশ্নপত্র দেওয়ার পর সবগুলি ছাত্রই প্রশ্নের সঠিক জবাব লেখে না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে লেখার স্বাধীনতা দেওয়া হয় না বাধা দেওয়া? কি বলেন? এই স্বাধীনতার মানে তুমি ফাঁস করবা? ফাঁস না করলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতা দিলে ফাঁস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নেরও সেই জবাব। আবারও বলুন, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে লেখার স্বাধীনতা দেওয়া হয় কিনা? এই স্বাধীনতা দেওয়ার মানে তুমি পাস করবা? তো পাস না করলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতা দিল তো পাস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব সমস্ত ধর্মাবলম্বীদেরকে আল্লাহ দুনিয়াতে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্য না হইলে স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নেরও সেই জবাব। এবং উভয় প্রশ্নের একই জবাব। কি জবাব? এটা পরীক্ষার নিয়ম। পরীক্ষার নিয়ম, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য, তুমি সত্য ধর্ম পালন করো না ভ্রান্ত ধর্ম পালন করো, তুমি সঠিক পথে চলো না ব্যতিক পথে চলো, তুমি বিবেকসম্মত ভাবে কাজ করো না বিবেকহীন কাজ করো, পরীক্ষা করার জন্যই পাঠাইছেন। সুতরাং তুমি যদি ভ্রান্ত ধর্ম পালন করো, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সেই ধর্ম পালনের সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দান করবেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে নয়, পরীক্ষার নিয়ম রক্ষার কারণে। এই কথাটা বুঝলে এবার বলুন তো, সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা কোন মতবাদের দরকার না কুরআন যথেষ্ট? এই কথাটা আবার অনেকে বলুন, কুরআনের বিধান চালু হইলে হিন্দু ধর্মের স্বাধীনতা থাকবে? কুরআন বুঝার কারণে বলেছে না কুরআনের ব্যাপারে মূর্খ থাকার কারণে বলেছে? কুরআনের জ্ঞান সম্পর্কে যারা মূর্খ তারা বলতে পারে যে সমাজে কোরআনের বিধান চালু হইলে হিন্দু ধর্মের স্বাধীনতা থাকবে না, একমাত্র কোরআনের বিধান চালু হইলেই হিন্দুরা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পাবে। এবার বন্ড দেওয়ানবাগীর ইসলাম ধর্ম সম্পর্কে একটা কটুক একটা বেইমানি কুফুরি কটুক্তির কথা বুঝতে পারলাম। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বন্ড কুফরি আকিদায় বিশ্বাসী, ফেরাউনি আকিদায় বিশ্বাসী বন্ড দেওয়ানবাগীর আরেকটা উক্তি বোঝার চেষ্টা করব। দেওয়ানবাগের বন্ড তার নিজের জীবন ইতিহাস নিজের হাতে লিখেছে, তার নিজের হাতে লিখিত জীবনীতে লেখে আমি স্বপ্নে দেখি একটা সুন্দর বাগানে আমি ঘোরাফেরা করতেছি, সুন্দর বাগানে ঘোরাফেরা করতে করতে করতে করতে বাগানের এক প্রান্তে গিয়া দেখি ময়লা এবং আবর্জনার স্তূপের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরা লাশ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। কেতনা বড় বেঈমান হইলে এমন স্বপ্ন দেখতে পারে? এটা বোঝার জন্য স্বপ্নের ব্যাখ্যা সম্বলিত একটা মূল নীতি আগে আপনাদের বুঝে নেওয়া দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এক এক ব্যাপারে এক একজন ছিলেন শ্রেষ্ঠ। কুরআনের তফসিরের বেলায় রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। আবু হুরায়রা ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ইসলামী আইনশাস্ত্রবিদ। ইবনে মাসউদ সর্বশ্রেষ্ঠ ইসলামী আইনশাস্ত্রবিদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ খলিফা, সর্বশ্রেষ্ঠ শাসনকর্তা। সর্বশ্রেষ্ঠ শাসনকর্তা কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ, সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ। বুঝে থাকলে বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ ফিকাহবিদ কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ শাসনকর্তা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ বাহাদুর ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ, সর্বশ্রেষ্ঠ বাহাদুর ছিলেন। সর্বশ্রেষ্ঠ সংসার ত্যাগী ছিলেন আবু দার জাফারি রাদিয়াল্লাহু আনহু। সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ। বুঝে থাকলে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ কে? তিনি তাবিরুর রুইয়া নামক কিতাবে লিখেছেন, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে তাইলে তার স্বপ্নের ব্যাখ্যার মূলনীতি কি? মূলনীতি হইল রাসুলকে যেমন দেখবে নিজের ইমান এবং আমলকে তেমন মনে করতে হবে। কেউ যদি মুহাম্মদ রসুল্লাহকে স্বপ্নে দেখে, স্বপ্নের ব্যাখ্যার মূলনীতি কি? রসুলকে দেখবে যেমন নিজের ইমান আমলকে বুঝতে হবে তেমন। অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ বিশ্রি, মুহাম্মদ রসুল্লাহ বিশ্রি নয়, বুঝতে হবে তার আমল বিশ্রি। কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ সুন্দর, বুঝতে হবে তার আমল সুন্দর। কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ জিন্দা, বুঝতে হবে তার ইমান জিন্দা। কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ মরা, বুঝতে হবে সে সুফি সম্রাট। কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ বিশ্রী, বুঝতে হবে তার আমল বিশ্রী। কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ সুন্দর, বুঝতে হবে তার আমল সুন্দর। কেউ যদি স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ জিন্দা, বুঝতে হবে তার ইমান জিন্দা। যদি কেউ স্বপ্নে দেখে মুহাম্মদ রসুল্লাহ মরা লাশ, বুঝতে হবে সে সুফি সম্রাট না বেঈমান সম্রাট। তরিমান মরা, তরিমান সুফি সম্রাট না বেঈমান সম্রাট? কার স্বপ্নের ব্যাখ্যা মতো সে বেঈমান সম্রাট? তার নিজের স্বপ্নের ব্যাখ্যা মতো সে বেঈমান সম্রাট। যদি স্বপ্ন সত্যই দেখে থাকো তাহলে তুমি বেঈমান সম্রাট, আর যদি স্বপ্ন না দেখিয়া বানাইয়া বলে থাকো তাহলে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মিথ্যা কথার সম্পর্ক আমার দিকে স্থাপন করবে সে যেন জাহান্নামে নিজের ঠাই করে দেয়। স্বপ্ন মিথ্যা দেখলেও, স্বপ্ন মিথ্যা হয়ে থাকলেও জাহান্নামে তোমার ঠিকানা, স্বপ্ন সত্য দেখে থাকলেও তোমার অন্তরে ইমানের ঠিকানা নাই। তারপরে লেখে মুহাম্মদ রসুলুল্লাহর উলঙ্গ মরা লাশ ময়লা এবং আবর্জনা স্তূপের উপর দেখার পরে রাসুলের প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে, এবং দয়া মায়া লাগার কারণে আমি দয়া করে এই অসহায় অবস্থায় রাসুলকে সাহায্য করার মতো সেই বাগানের ভিতরে আর কেউ ছিল না, আমি ছাড়া। এই জন্য আমি একা নিজেই তাকে সাহায্য করার জন্য গেলাম, তারে শুইলাম, আমার হাতের শোয়া লেগে মুহাম্মদ রাসুল্লাহর মরা লাশ জিন্দা হইল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন বন্ড দেওয়ান বাগির শোয়া লেগে মুহাম্মদ রাসুল্লাহ জিন্দা হন না, মুহাম্মদ রাসুল্লাহর নূরে নবুয়তের পরশ পেয়ে সমস্ত নবী রাসুলগণ নবুয়ত লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আয়াতে বলে দিয়েছেন হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার সময় প্রতিশ্রুতি নিয়ে পাঠাইলেন যে তোমরা মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনবা, ওয়াদা দিয়া যাও। এইভাবে সকল নবীর কাছ থেকে মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনার ওয়াদা নিয়া সমস্ত নবী রসুলগণকে আল্লাহ মুহাম্মদ রাসূলের উম্মত এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত নবী রাসূলগণের নবী বানাইয়া দিয়েছে। সমস্ত নবী রাসূলগণের নবুয়তের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মুখাপেক্ষী, আদম আলাইহিস সালাম নিজের নবুয়তের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মুখাপেক্ষী, নূহ আলাইহিস সালাম নিজের নবুয়তের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মুখাপেক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের নবুয়তের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মুখাপেক্ষী, মূসা আলাইহিস সালাম নিজের নবুয়তের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মুখাপেক্ষী, ঈসা আলাইহিস সালাম নিজের নবুয়তের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মুখাপেক্ষী, আর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে জিন্দা হওয়ার জন্য ভণ্ড দেওয়ানবাগীর মুখাপেক্ষী। বেঈমানিরও একটা সীমানা আছে, দজ্জালিরও একটা সীমানা আছে, ফেরাউনেরও একটা সীমানা আছে, দাম্বালিরও একটা সীমানা থাকা দরকার। এরপরে লেখে তার স্বপ্নের ব্যাখ্যা, বলে আমার স্বপ্নের প্রথম অংশের ব্যাখ্যা হইল, আমি তো দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরা লাশ পড়ে আছে, এর ব্যাখ্যা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ইসলাম ধর্ম উম্মতকে দিয়ে গেছিলেন দুনিয়াতে, সেই ইসলাম ধর্ম মরে গেছে, সেই ইসলাম ধর্ম মুহাম্মাদুর রাসূলের ইসলাম ধর্ম মরে গেছে। এবার শুনুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন এই ব্যাপারে। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, আমার মুসলমান উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখবে, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত ইসলামকে। গন্ডভীরের স্বপ্নের ব্যাখ্যা নিজেই কয় ইসলাম মরে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, গন্ড দেওয়ানবাগী কয় মরে গেছে। সুতরাং গন্ড দেওয়ানবাগী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলল না, বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলল সমস্ত ধর্মকে সমর্থন দিয়া, আর রসুলের বিরুদ্ধে কথা বলল ইসলাম ধর্ম মরে গেছে একখা দিয়া। মুসলমান রয়েছে, ইমানদার রয়েছে না, বেঈমান হয়ে আর একখা দিয়েছে। আল্লাহ রসুল বলেন, يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولُهُ يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ وَانْتِحَالَ الْمُبْطِلِينَ وَتَأْوِيلَ الْجَاهِلِينَ আমার রেখে দেওয়া এই ইসলামী শরীয়তের বিধিবিধান, এই জ্ঞান, এই এলেমকে কিয়ামত পর্যন্ত বহন করে চলবে, ধারণ করে চলবে আমার উম্মতের একদল নিষ্ঠাবান। মরে যাবে না একদলে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে, একদলে কিয়ামত পর্যন্ত ইসলামের জ্ঞানকে জিন্দা রাখবে, ইসলামের বিধানকে জিন্দা রাখবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল ইসলাম ধর্মকে জিন্দা রাখবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সকলেই ইসলামের সঠিক পথ থেকে ভ্রান্ত পথে চলে যাবে না। অনেক লোক যদি ইসলাম ছেড়ে দিয়ে ভ্রান্ত পথে চলে যায়, অনেক লোক যদি ইসলামের সঠিক পথ ছেড়ে দিয়ে ভ্রান্ত পথে চলে যায়, তারপরও আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক পথে পরিচালিত হবে। মুহাম্মাদুর রাসূলের মরা লাশ জিন্দা হয়েছে, এর ব্যাখ্যা হইল মুহাম্মদী ইসলামের পুনর্জীবন আমার হাতে লাভ হবে। মুহাম্মাদুর রাসূলের ইসলাম ধর্ম মরে গেছিল, বন্ড দেওয়ানবাগী বলে নূতনভাবে জিন্দা করেছে। কুরআন না শিখে, হাদিস না শিখে, কুরআনের সহি তিলাওয়াত না শিখে, আত্মশুদ্ধি না শিখে মুহাম্মাদুর রাসূলের ইসলামকে সে পুনর্জীবন দান করেছে। ভণ্ডামির একটা সীমানা থাকা দরকার, বেইমানির একটা সীমানা থাকা দরকার, কুফুরির একটা সীমানা থাকা দরকার, দাজ্জালির একটা সীমানা থাকা দরকার। বলতেছিলাম আত্মার রোগ হয়, রোগ হইলে আত্মা সুচিকিৎসার মোকাবেক কি হয়, চিকিৎসা না করলে আত্মা ধ্বংস হইয়া যায়। আত্মা ধ্বংস হইয়া যাওয়ার মানে মিশে যাওয়া নয়, আত্মা ধ্বংস হইয়া যাওয়া মানে জাহান্নামের লাকড়ি হইয়া যাওয়া, আত্মা ধ্বংস হইয়া যায় মানে জাহান্নামের লাকড়ি হইয়া যায়। আত্মার সুচিকিৎসা কিভাবে হয়, তার সিলেবাস আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে, কোরআনের সহিহ তিলাওয়াত। এটা আত্মার চিকিৎসক হওয়ার জন্য প্রথম নম্বর সিলেবাস কোরআনের শিক্ষা, আত্মার চিকিৎসক হওয়ার জন্য দুই নম্বর সিলেবাস কোরআনের নবীর সুন্নতের শিক্ষা, আত্মার আত্মার আত্মার রোগের চিকিৎসা চিকিৎসক হওয়ার জন্য তিন নম্বরের সিলেবাস, আর নিজের আত্মাকে পবিত্র করাইয়া অপরের আত্মা পবিত্রকরণ কাজে আত্মনিয়োগ করা হল আত্মার রোগের চিকিৎসক হওয়ার জন্য চার নম্বরের সিলেবাস। এবার বুঝে থাকলে বলুন, শারীরিক রোগের চিকিৎসাবিদ্যা নাসিকে যেমন চিকিৎসক হওয়া যায় না, না যায়, ঠিক তেমনি ভাবে আত্মার রোগের চিকিৎসক হওয়ার জন্য যোগ্য চিকিৎসকের কাছে নাসিকের চিকিৎসক হওয়া যায় না। এর এক দুইটা উদাহরণ দিয়ে আজকের মতো কথাটা শেষ করার জন্য, পৃথিবীতে যত আত্মার রোগের বড় বড় চিকিৎসকরা অতিবাহিত হইয়া গেছে, এদের মধ্যে একজনের নাম ছিল খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, পৃথিবীর বিখ্যাত আত্মার রোগের চিকিৎসকদের মধ্যে একজন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির দরবারে এক কাঠুরিয়া গেল, কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যে পয়সা পায় তার দ্বারা জীবিকা নির্বাহ করে হালাল পথে জীবনযাপন করার জন্য। বলুন, কাঠুরিয়া অসৎ লোক ছিল না খুবই সৎ লোক? খুবই সৎ লোক ছিল। হালাল পথে জীবনযাপন করার জন্য পাহাড় জঙ্গল থেকে কাঠ লাকড়ি জোগাড় করে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে সংসার চালায়, এবং রমজান মাসের শুধু ফরজ রোজা নয়, সারা বছর ফাঁকে ফাঁকে নফল রোজাও রাখে। এমত অবস্থায় একদিন নফল রোজা মুখে নিয়া দিনের বেলায় ওই কাটুরিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের দরবারে, নকশবন্দ রহমতুল্লাহের দরবারে কাটুরিয়া ছাড়াও আরো একজন মেহমান ছিলেন, কাটুরিয়া সহ দুইজন। খাজা বাহাউদ্দিন খানা হাজির করলেন দুজন মেহমানে। কাটুরিয়া মনে মনে ভাবল, আমি যদি খানা খেয়ে ফেলি আমার রোজা ভেঙে যাবে, আর খানা না খাইতে হইলে বলতে হবে আমি নফল রোজা রাখছি। নিজে নফল বন্দেগি করেছি মানুষকে বলার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষকে বললে তো রিয়া হবে, রিয়া স্মরণ আছে একে কথা, রিয়া ও আত্মার একটা রূপ কিনা? আমার আমার গুণ আমি মানুষের কাছে বলবো কেন? আমার গুণের কথা আমি মানুষের কাছে প্রকাশ করবো কেন? আমি নফল রোজা রাখছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে বলবো কেন? এই জন্য আমি নফল রোজাদার এটা বলবো না, আর না বললে খাইতে হবে। এখন কি করব? আমি বলবো না খাইবো না, এই পথ অবলম্বন করার জন্য খানা যেখানে উপস্থিত করা হয়েছিল কাটুরিয়া সেখান থেকে গড়ের অন্য কোনায় গিয়া লুকাইয়া বসাল। খাজা বাহাউদ্দিন খানা উপস্থিত করার পরে কাটুরিয়াকে তালাশ করে ভাই কিরা বললেন, ও মিয়া, তুমি যে রোজা রাখছ এমন রোজা রাখার থেকে আল্লাহর নিয়ামত খাইয়া লইলে বেশি সওয়াব হবে। এবার প্রশ্ন লাগে কিনা, খাজা বাহাউদ্দিন জানলেন কিভাবে? প্রশ্ন লাগে কিনা? শারীরিক রোগের মধ্যে অনেক রোগ এমন আছে যেগুলি যন্ত্র দ্বারা পরীক্ষা করলে ধরা পড়ে, অনেক রোগ এমন আছে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে। সব রোগ কি একরকম? অনেক রোগ এমন আছে রোগীর চেহারা দেখলে বলতে পারে। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক রোগও দুই রকম, একরকম রোগ কামেল পীরের দরবারে গেলে পরীক্ষা নিরীক্ষার দ্বারা ধরা পড়ে, আরেক রকমের রোগ কামেল পীর রোগীর চেহারা দেখলেই বলতে পারেন তোমার মধ্যে কি রোগ আছে। এই দুইটা রোগের দুইটা উদাহরণ শুনো। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক নবাব দিয়া মুরিদ হইল। কি কে মুরিদ হইল? নবাব। ধন সম্পদের অভাব নাই, যশ প্রতিপত্তির অভাব নাই, এমন এক নবাব দিয়া থানভীর কাছে মুরিদ হইল। থানভী রহমতুল্লাহ মুরিদ হওয়ার পরে বললেন, তুমি এক চিল্লা আমার খানকায় থাকতে হবে, 40 দিন আমার এইখানে আমার ব্যবস্থাপনায় থেকে সাধনা করতে হবে। এই সাধনাটাকে রিয়াজত বলা হবে। রিয়াজতের দ্বারা আত্মার চিকিৎসা সহজ হয়। যারা রিয়াজত করে না এরা আত্মার রূপ থেকে বাঁচার জন্য মুজাহাদা করতে হয়। মুজাহাদা কঠিন, রিয়াজত সহজ। এই কথাগুলি সাধারণত যেহেতু আলোচনা হয় না আপনাদের কাছে কঠিন মনে হবে, এই জন্য আমি খুব সহজ করে বলার চেষ্টা করতেছি। অপরাধের কাজ গুনার কাজ থেকে নিজেকে বারণ করে রাখতে পারলে আত্মা পবিত্র সাব্যস্ত হয়ে ওঠে, আত্মা সুস্থ সাব্যস্ত। অপরাধ থেকে গুনার থেকে নিজেকে বারণ করে রাখতে না পারলে আত্মাটা সুস্থ সাব্যস্ত হইল না, অসুস্থ। গুনার কাছ থেকে অপরাধ থেকে আত্মাকে বারণ করে রাখার দুইটা পদ্ধতি আছে, একটা সহজ একটা কঠিন। সহজ পদ্ধতিটার নাম রিয়াজত, আর কঠিন পদ্ধতিটার নাম হইল মুজাহাদা। রিয়াজত কি জিনিস? রিয়াজত এমন একটা সাধনার নাম যে সাধনা সহজ সাধ্য, আগে থেকে করে রাখলে গুনার থেকে আত্মাকে বারণ করতে কোনো ব্যাগ পাইতে হয় না, কোনো কষ্ট হয় না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে। কেন দৃষ্টি নিচের দিকে রাখা? আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন চরিত্রকে পবিত্র রাখার জন্য সহায়ক। দৃষ্টি নিচের দিকে রাখলে চরিত্র পবিত্র থাকবে কিভাবে? দৃষ্টি নিচের দিকে রাখলে কোনো ভিন্ন মেয়ে লোকের দিকে দৃষ্টি যাবে না, আর ভিন্ন মেয়ে লোকের দিকে দৃষ্টি না গেলে তার প্রতি মনে আকর্ষণ সৃষ্টি হবে না, আর মনে আকর্ষণ সৃষ্টি না হইলে আমার চরিত্র নষ্ট হবে না। সুতরাং দৃষ্টি নিচের দিকে রাখা চরিত্রকে পবিত্র রাখার পক্ষে সহায়ক। এই সহায়ক ব্যবস্থা হিসাবে আল্লাহ বলেন মুমিন মুসলমান রাস্তা দিয়া চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে। কাজেই কোন মুমিন মুসলমান পুরুষ রাস্তা দিয়া চলার সময় এদিক সেদিক যদি তাকায়, গাছের দিকে তাকায়, গড়ের দিকে তাকায়, বিল্ডিং এর দিকে তাকায়, ফুলের বাগানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, চন্দ্র সূর্যের দিকে যদি তাকায়, আপনারা কি মনে করেন গুনাহ হবে? যে কাজ করলে গুনাহ হবে না সেই কাজ থেকে আল্লাহ বারণ করলেন কেন? রাস্তা দিয়ে চলার সময় আসমানের দিকে তাকাইলে গুনাহ হবে না, রাস্তা দিয়ে চলার সময় চন্দ্র সূর্যের দিকে তাকাইলে গুনাহ হবে না, রাস্তা দিয়ে চলার সময় গাছের দিকে তাকাইলে গুনাহ হবে না, রাস্তা দিয়ে চলার সময় বিল্ডিং এর দিকে তাকাইলে গুনাহ হবে না, তবে কেন নিজ দিকে তাকাইবার কথা আল্লাহ বললেন? যে রিয়াজত। দেখি রিয়াজত এর মানে, তুমি যদি নিজ দিকে তাকাইয়া চলার অভ্যাস করো তোমার সামনে দিয়া বেপর্দা নারী গেলেও তুমি দেখবে না, গেলেও তুমি দেখবে না, না দেখলে মনে আকর্ষণ সৃষ্টি হবে না, আকর্ষণ সৃষ্টি না হইলে তোমার চরিত্র সংরক্ষণ করা তোমার জন্য কঠিন হবে না, সহজ হবে। তাহলে যে সাধনা আগের থেকেই করে রাখলে অসৎ কাজ থেকে আত্মার আকর্ষণ থেকে অসৎ কাজের প্রতি আত্মার আকর্ষণ সৃষ্টি হওয়ার সুযোগ পায় না, এমন সাধনার নাম রিয়াজত। এমন সাধনার নাম রিয়াজত। যদি না করো, যদি নিচ দিকে তাকাইয়া চলার অভ্যাস করো তোমার সামনে দিয়া বেপর্দা নারী গেলেও তুমি দেখবে না, গেলেও তুমি দেখবে না, না দেখলে মনে আকর্ষণ সৃষ্টি হবে না, আকর্ষণ সৃষ্টি না হইলে তোমার চরিত্র সংরক্ষণ করা তোমার জন্য কঠিন হবে না, সহজ হবে। তাহলে যে সাধনা আগের থেকেই করে রাখলে অসৎ কাজ থেকে আত্মার আকর্ষণ থেকে অসৎ কাজের প্রতি আত্মার আকর্ষণ সৃষ্টি হওয়ার সুযোগ পায় না, এমন সাধনার নাম রিয়াজত। এমন সাধনার নাম রিয়াজত। যদি না করো, নিচের দিকে তাকাইয়া চলার অভ্যাস যদি না করো, এদিক সেদিক তাকাইয়া যদি অভ্যাস করো গুনাহ হবে না, কিন্তু তোমার যদি এদিক থেকে এদিক সেদিক তাকাইয়া রাস্তায় চলার অভ্যাস থাকে, এমত অবস্থায় কোনো বেহর্দা নারী তোমার সামনে দিয়া গেলে তখন দৃষ্টি তোমার তার উপর পড়বেই, দৃষ্টি তার উপর পড়বেই। আর দৃষ্টি পড়ে গেলে কোনো ভিন্ন যুবকের দৃষ্টি ভিন্ন যুবতীর উপর পড়ে গেলে ফিরাইয়া নেওয়াটা কষ্টকর হয়, ফিরাইয়া নেওয়াটা কষ্টকর হয়। সেই কষ্ট যদি স্বীকার করে ফিরাইয়া নিতে পারো, এই দৃষ্টি ফিরানিটার নাম সাধনা। নিচের দিকে তাকাইয়া চলার নাম রিয়াজত। আর নিচের রিয়াজত যদি, রিয়াজতের সাধনা যদি তোমার হাসিল হয় না, তাহলে মুজাহাদার সম্মুখীন হইয়া যাইবা। যে পাপ থেকে ফিরা ছিল অত্যন্ত সহজ, রিয়াজতের মাধ্যমে, রিয়াজত হাসিল করো নাই, এখন তুমি মুজাহাদার সম্মুখীন হইয়া যাইবা। ভিন্ন নারী তোমার সামনে পড়বেই, তখন দৃষ্টি ফিরাইয়া নেওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। তখনও যদি ফিরাইতে পারো, এটার নাম হবে মুজাহাদা। এই রিয়াজত আত্মার রোগের চিকিৎসা পদ্ধতি, মুজাহাদাও আত্মার রোগের চিকিৎসা পদ্ধতি। বলুন, না শিখলে পারবে কোন উস্তাদের কাছে? না শিখতে হবে। এবার বলুন তো, বাংলাদেশের যত বড় বড় বন্ধপীর আছে, এদের দরবারে মেয়ে লোকেরাও যায় কিনা? এদের দৃষ্টির আড়ালে রাখে না চোখের সামনেই রাখে? তাহলে বোঝা গেল বন্ডরা না হাসিল করছে রিয়াজত, না হাসিল করছে মুজাহাদা, না ডাক্তারি বিদ্যা শিখছে, না ডাক্তারি লেখাপড়া করছে, ডাক্তার সেজে বসেছে, সেটা MBBS ডাক্তার না হাতুরে ডাক্তার। এই সমস্ত ভণ্ড পীরেরা হইল আধ্যাত্মিক রোগের হাতুরে ডাক্তার। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে নবাব মুরিদ হইল। হাকিমুল উম্মত বললেন, আমার খানকায় এক চিল্লা থাকতে হবে তোমার সাধনা করার জন্য। এবার বুঝলেন সাধনার কি দরকার, সাধনার দরকার, আত্মাকে পবিত্র রাখার জন্য, আত্মাকে সুস্থ রাখার জন্য সাধনার দরকার। বলুন তো আমার কথা বুঝে থাকলে, সহজ সাধনা কোনটা? রিয়াদত। কঠিন সাধনা কোনটা? মুজাহাদা। রিয়াদত হইল সহজ সাধনা, আর মুজাহাদা হইল কঠিন সাধনা। সহজ কামিল ফিরের দরবারে খানকায় তাকলে, চিল্লাকুশি করলে খুব সহজ সাধনার মাধ্যমেই আত্মার চিকিৎসা হইয়া যায়। এই জন্য থানবী নবাবকে বললেন, আমার খানকায় এক চিল্লা থাকতে হবে। নবাব বলে, ঠিক আছে, আপনার আপনার আদেশ আমি পালন করব, কিন্তু আমি তো 40 দিন টাকার মতো পকেট করসের পয়সা বাড়ির থেকে আনি নাই। আপনি আমাকে অনুমতি দিন, বাড়িতে একটা চিঠি লিখব আমার নামে যেন পকেট করসের পয়সা মনি অর্ডার করে পাঠিয়ে দেয়। তা নবী বললেন, চিঠি লেখো কিন্তু আমাকে পড়াইয়া পোস্ট করো। ফিরের অধিকার আছে মুরিদের চিঠি ফরার, উস্তাদের অধিকার আছে ছাত্রর চিঠি ফরার, মা বাবার অধিকার আছে সন্তানের চিঠি ফরার, স্বামীর অধিকার আছে স্ত্রীর চিঠি পড়া। এই কারণে থানবী বললেন, তোমার চিঠি আমাকে পড়াইয়া পোস্ট করবা। নবাব চিঠি লিখলো, পোস্ট করার আগে থানবীর কাছে পেশ করলো। থানবী দেখলেন নবাব চিঠিতে লেখছে, আমি থানবীর কাছে মুড়ি ধুইতে এসেছিলাম, মুড়ি ধোয়ার পরে তিনি বললেন এখানে 40 দিন থাকতে হবে, পকেট করসের পয়সা আনি নাই সাথে, তোমরা আমার চিঠি পাওয়া মাত্র আগে তাড়াতাড়ি একটা টাকা মনি অর্ডার করে পাঠাইয়া দেবা, পরে অন্য সব পরে বাকি পয়সা পাঠাই দেওয়া চলবো, আপাতত একটা টাকা মনি অর্ডার করে পাঠাইয়া দিবা। ওই জমানার এক টাকা, যে জমানায় এক টাকায় এক তুলা রুফা কিনতে পাওয়া যেত, যে জমানায় এক টাকায় এক তুলা রুফা কিনতে পাওয়া যেত, সেই জমানার এক টাকা। এরপরে নিষে দিয়া লেখ চিঠির বিশেষ বক্তব্য, সাবধান, এক টাকার কম পাঠাইবা না, এক টাকার কম পাঠাইলে লোকে বলবে নবাবের বাড়ির থেকে এক টাকার কম পাঠাইল, নবাবের কি পয়সার অভাব নাকি। চিঠি পরে তানবী বললেন, ঠিক আছে তোমার চিঠি তুমি পাঠাই দাও। ওই যে চিঠির নিচে একটা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে, এর দ্বারা থানবীর কাছে তার আত্মার মধ্যে রূপ কুণ্ডা ধরা পড়ছে। সেইটা হইল নবাবগিনি, কম পয়সা আমার নামে মানি অর্ডার আসলে আমার নবাবগিনি নষ্ট হয়, আমার বরত্ব নষ্ট হয়, অন্যরা যে ছোট লোক আর আমি যে বড় লোক এটা প্রমাণ হয় না। সুতরাং তার ভিতরে যে তার আত্মার মধ্যে যে রূপটা আছে, আমার আগা আগে পরে সব কথা বুঝে থাকলে বলুন তো এই রূপটার নাম কি? এই রূপটার নাম হইল অহংকার। থানবী রহমতুল্লাহ আলী এই রোগের একটা ঔষধ দিলেন, কি দিলেন? এই নবাব রে তার যে রোগটা ধরা পড়লো চিঠির দ্বারা, এই রোগের একটা ঔষধ দিলেন। কি ঔষধ? তুমি এই খানকায় যে 40 দিন থাকবা, এই 40 দিনের ভিতরে প্রতি ওয়াক্তের নামাজ যে আমার খানকার মসজিদে গিয়া পড়বা, মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমার খানকার মসজিদের যত মুসল্লি মসজিদ থেকে বের হবে, সমস্ত মুসল্লিদের জুতাগুলি তোমার হাতে সুজা করে দিলে হবে না, জুতাগুলি আমার মুসল্লিদের পায়ে তোমার হাতে পরাইয়া দিবা। ওই হইল রোগ আর এই হইল চিকিৎসা। বলেন চিকিৎসক চিকিৎসা শিখলে করা যায় না না শিখলে? যেই লোক চিকিৎসা শিখলো না সেই লোক যদি চিকিৎসক সাধে, তাহলে সে সত্যই চিকিৎসক না চিকিৎসক নামের ভণ্ড? চিকিৎসক নামের ভণ্ড। থানবীর কাছে নবাবের একটা রোগ ধরা হল, রোগটার নাম অহংকার। খাজা বাহাউদ্দিনের কাছে কাঠুরিয়ার আর একটা রূপ ধরা হলো, মনে আসেনি কথা? কাঠুরিয়া লুকাইয়া বসে রইল। খাজা বাহাউদ্দিন বলেন, তোমার মতো রোজাদারের রোজার চেয়ে আল্লাহর নিয়ামত খাওয়া বেশি সব। এখন প্রশ্ন জাগে কিনা, তিনি জানলেন কিভাবে? আগে বলেছি রূপ দুই প্রকার, এক প্রকার রূপ পরীক্ষার দ্বারা ধরা পড়ে। তানবীর কাছে নবাবের স্মৃতির মাধ্যমে পরীক্ষার দ্বারা ধরা পড়ছে তার আত্মার মধ্যে অহংকারের রোগ আছে। আর খাজা বাহাউদ্দিন ওই কাটুরিয়ার এমন রূপ ছিল যে রূপ পরীক্ষা লাগে না, চেহারা দেখলেই ধরা পড়ে, চেহারা দেখলেই ধরা পড়ে। এটা কি? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কাছে বসে এক সময় এক ব্যক্তি উজু করতেছিল। ইমাম আবু হানিফা ওই মুসল্লিকে জিজ্ঞাসা করেন, তুমি তোমার মা বাবার অবাধ্য ছিল? ওই লোকটা বলে হুজুর আমি তো আমার বাবা মার অবাধ্য চলিতি। আপনি জানলেন নাম গায়েব জানা নয়, খাজা বাহাউদ্দিন কোন অলি কোন নবী গায়েব জানেওয়ালা ছিলেন না, লক্ষণ দেখে বলতে পারছেন তোমার মধ্যে কি রোগ আছে। এই জন্য তিনি বললেন যে তোমার মতো রোজাদারের রোজা রাখার চেয়ে আল্লাহর নিয়ামত খেয়ে ফেলা বেশি সব। কাটুরিয়া জিজ্ঞাসা করলো আমি নফল রোজা রাখি আত্মসংযম করার জন্য, আমি মনের চিকিৎসার জন্য, সাধনার জন্য, এর মধ্যে কি দোষ পাইলেন আপনি যে দোষের কারণে আমার রোজা রাখার চেয়ে আল্লাহর নিয়ামত খাওয়া বেশি সব। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ বললেন তোমার আলামতে দেখা যায় তোমার মধ্যে অহংকারের রূপ নাই, তোমার মধ্যে বরত্বের রূপ নাই, তোমার মধ্যে লোক দেখানোর রূপ নাই, রিয়া নাই। আমি একজন নফল রোজাদার মানুষে জানো এই মনোভাব তোমার মধ্যে নাই, কিন্তু এর থেকে মারাত্মকটা আছে। বলে সেটা কি? বলে সেটা হল আমি নফল রোজা রাখি অথচ কোনো মানুষের কাছে বলি না, এমন গোপনে নফল বন্দেগী করেনওয়ালা আমার মতো আর কতজন পাওয়া যাবে। এই যে মনোভাব তোমার, এইটা রিয়াদ থেকেও আরো মারাত্মক, ওই নবাবের চেয়েও আরো মারাত্মক। এবার বলেন এই রোগটা ধরতে পারা এবং রোগের চিকিৎসা করা এমনিতেই করা যায় না, শিখতে হয়। এই জন্য আল্লাহর কোন ওলি বলে এলমে বাতিন হামচু মিসকা, এলমে জাহির হামচু শির, এলমে বাতিন হামচু মিসকা, এলমে জাহির হামচু শির, বেশিরে কায় মিসকা সওয়াদ, কায় সওয়াদ বেশরে পীর। মারিফত হইল ঘিয়ের মতো আর শরীয়ত হইল দুধের মতো। দুধের মধ্যে মেহনত করলেই ঘি পাওয়া যায়, দুধের মধ্যে মেহনত না করলে ঘি পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মেহনত করলেই মারিফত হাসিল হয়, শরীয়ত বর্জন করলে কোনোদিন মারিফত হাসিল হয় না। কাজে কাজেই যিনি আমাকে শরীয়তের মেহনত করাইতে পারবেন, যিনি আমাকে তরিকতের রিয়াদত মুজাহাদার সাধনা করাইতে পারবেন, তার মাধ্যমেই শুধু আমি একজন কামিল পীর হইতে পারি। এক পাতায় কামিল পীরের ছাত্র না হইয়া কামিল পীর হওয়া যায় না, বাবুর্শির ছাত্র না হইয়া বাবুর্শি হওয়া যায় না, ডাক্তারের ছাত্র না হইয়া ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ছাত্র না হইয়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইমামের ছাত্র না হইয়া ইমাম হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে পাঠশালা স্কুলের মাস্টারের ছাত্র না হইয়া পাঠশালা স্কুলের মাস্টার হওয়া যায় না, তেমনি ভাবে কামিল পীরের মুরিদ না হইয়া কামিল পীর হওয়া যায় না। আমি আশা করি আমার কথাগুলি আগাগোড়া বুঝে থাকি। কামিল ফিরার বন্ধভীর চিনতে আর অসুবিধা হওয়ার কথা নয়, কামিল ফিরের মধ্যে সাইড গুণ আছে, সাইড গুণ। কামিল ফিরের মধ্যে কি আছে? সাইড গুণ। আর সাইড গুণদারের মধ্যে নাই তারা ফিরদারি করলে বন্ধভীর। আমি আরো সহজে বলে থাকি, কামিল পীর মুরিদ করে মুরিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য, আর চীনাকে এই আরবি ভাষায় বলে মারিফত, আরবি শব্দ মারিফত, এর বাংলা অর্থ হল চীনা। কামিল পীর মুরিদ করে মুরিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। আল্লাহ চিনলে হবে কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহকে যারা চিনতে পেরেছে তাদের দুইটা কাজ হবে, একটা হবে গুনার কাজের সাহস থাকবে না, আর একটা হবে আল্লাহর বন্দেগী ছাড়তে পারবে না। এই দুই কাজ যারা করতে পারে তারা আল্লাহর সন্তোষজনক বন্দা হতে পারে। এই জন্য কামিল ফির মুরিদ করে মুরিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য, আর বন্ড পীর মুরিদ করে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে রং সাজাইয়া মুরিদানের ধন সম্পদ চিনাইয়া নেওয়ার জন্য। চিনাইয়া দেওয়া আর চিনাইয়া নেওয়া কামিল ফির আর বন্ড ফিরের পার্থক্য। চিনাইয়া দেওয়া আর চিনাইয়া নেওয়া, এই হইল কামিল ফির আর বন্ড ফিরের সহজ পার্থক্য। আর বিস্তারিত পার্থক্য চার গুণওয়ালা, চার সিলেবাস সমাপ্ত করে যারা পীর হয় তারা কামিল পীর, চার সিলেবাস সমাপ্ত না করে যারা পীর দাবি করে এরা অন্য পীর। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কামিল পীরের শরণাপন্ন হয়ে নিজেদের আত্মার রোগের চিকিৎসা করাবার